فإن قسم بينهم ولي أحدهم مثيل في النصيب الآخر أو طريق لم يشتر أو طريق مثيل لم يشترك في القسمة، فإن أمكن صرف الطريق والمثيل عنه ليس له أن يستطيع طريقا ويسير في نصيب الآخر لأنه أمكن. اگر سلاکہ دنیا کیا تقسیم کرے کاجی سلاکہ میں جو تقسیم کرے کہ آج ہی مسیل ہوئی نہیں ایک کا پانی کا بتانے کی جگہ دوسری کے حصہ میں ہو ایک جن حصہ جا بولے پانی اتنی وجہ ہوا استھان پانی گزرنے کی جگہ سنی اور کون کیا تو একজনের হিসা দিয়ে একজনের রাস্তা শর্ত নিয়ে কে আছে কৃষ্ণ জন্য কৃষ্ণদের মাঠ বাংলাদেশ শর্ত করে নাই যে ওই স্থান দিয়ে কি তার বাড়িতে তোমার রাস্তা হবে তার বাড়িতে তোমার পানি পানি প্রণালা হবে ভাই আম কেন সর্বত্রই কল মসির আন এগুলো মুমকিন কিরানা রাস্তা ইয়া তো পানি তরঙ্গা কো তিনি উঠছেন ওকে হিসে আখেরছে আর ভোর থেকে ভাই স্যার বাবু ইসকে লিয়ে হক নি হ্যাঁ যে তলব করনা রাস্তা কো ইয়া তো পানি কে তরকে তরনে কে জায়গা কো দূসরি কে হিসা কাম যদি তার বাড়ি দিয়া পানি চলার ব্যবস্থা থাকে তার হিসা দিয়া রাস্তা হওয়ার ব্যবস্থা থাকে তাহলে সে কি করতে পারবে না অন্যের অন্যের বলে যদি এফরাজ আর তমিজ অর্থাৎ কোন হিসার সাথে কোন সম্পর্ক থাকবে না কোনো ধরনের তাল্লুক থাকবে না পানির হোক রাস্তা হোক যদি সম্ভব হয় বুঝলি কেন এই অবস্থায় সম্ভব আছে তাকে মান কিসমত সাবেক কেন কিসমতকে মানা কো ব্যাটমিন গায়ের ধরন বেগায়ের ধরনকে অবরণ বাড়িটা যদি তোমার রাস্তা থাকে অপরে হিসের যা যদি তোমার প্রণালা থাকে এটা অপরে কী হবে জলন হবে রাজার জলন ব্যতীত তোমার ইসমন্তের পাটলার যে মফুম আছে বাস্তবায়ন করা কি সম্ভব অথচ তোমার বাড়ি দিয়া তুমি রাস্তা করো তোমার হিসা দিয়ে তুমি প্রণালা জারি করো কত বলতে যদি সম্ভব না তার বাড়ি দিয়া তার হিসা দেওয়া পানি চালা তার হিসা দেওয়া রাস্তা করা যদি সম্ভব পাটোড়া ভঙ্গ হয়ে যাবে ভাই পাটোড়া থাকবে না কেন নতুন সত্য পাটোড়া করবে নতুন হবে কি বকায় রাখতে লাভ কাউকে বাটোরা ফলানদাস কেন ওলা হ্যাঁ বাটোরা ভিন্নতা সৃষ্টি করেছে বা পাখির আনে একটা রাত দুসরি কি হিসা অপর হিসার সাথে একতলাপ করার কারণে পাটোয়ারির দিকে জল ভাই নুকসান পাকিস্তান আগু তোমার সব কে আবি আছে নো সে কে আছে তাহলে পাটোয়ার নতুন নতুন সূত্র করতে হবে বাগালাবেল ভাই আইসুল্লাহ ইয়াসমিন ইয়াদের সূরা জান্নাল লিআন্নাল সূরা মিন তামামুত আইন আন্না ইদানু আযুরাল ইহতিবাব বিল হাল তুমি একটা জায়গা বাড়ি দিচ্ছ এই বাড়ি রাস্তা তোমার হিসাব দেয় না অপর হিসাব দেয় তোমার বাড়ি পানি নামার স্থান ওই তোমার যে এই জায়গাটা না অন্য জায়গা তুমি আমার তো অবস্থায় এই শুরু তুমি কিনলে কিনাটা ফাঁসিল হবে না কেন কিনার অনেক সময় চল টাকা দেবে চলে একদিন কাম থাকবো আছে না অল্প এটা কি জন করে উঠে গেছে যেরকম এক একটা কলা গাছ হয়ে গেছে এক একটা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে তদন হয়ে যায় বখারা বাইকে হাই চলাই এই শুরুতে নদী যে ভাষণ হবে না সে হাজি শুরুটা তোকে বলে যে শুরু বেন করতে পেয়েছে দেন না মুসুক কেউ কে বাইকে আনার মুসুক আইনকা মালিক হোনা আইনের জমা হইতে পারে আমি জায়গা রাখছি রাস্তা নাই ঘাট নাই তবু রাস্তার ব্যবস্থা সব হইব কেন দাম মূল্য বাড়বে রাস্তার সব হ্যাঁ বাড়ি জায়গা রাখছি লিখি লাভবান অন্তমান লাভবান হইতেছি রাস্তা নাই ঘাট নাই আমি কি আসমান থেকে লাভ দিয়ে করতে পারবো রাস্তা নাই ঘাট নাই ভানির ব্যবস্থা নাই যে লাভ দিয়ে আসমান থেকে হেলিকপ্টার দিয়ে নামু যে এবারে দেয় না কি দেবা আমার কিসমতে হয় কিন্তু কিসমতে যে এই সুরত হইলে কেন হস করে দেবে না ভাই যে হক অধিকার হকুকর্ত কি যে রাস্তাঘাট যাবতীয় কথা উল্লেখ করেছে বাটনে তিনি যে অংশ যে বাইরা ভাগ করতেছে বাটোয়ারা করেছে হক সহ অর্থাৎ রাস্তাঘাট রাস্তা এবং পানি প্রণালা যদি প্রবাহিত পানি চলন গাছ যদি সম্ভব হয় তাহলে কি দেবো তকসিম ঠিক থাকবে আর যদি সম্ভব না হয় তকসিম কি দেবা হস হয়ে দেবে নতুন সত্য কি হবে লাভ হুকুম নির্বাচন জেলা আব্বাস পর্যাপ্ত রাস্তা ভাই ব্যবস্থা যদি থাকে ঠিক না ফিল ওয়াজরাবাদ আই ফিল মেদান কানা সবুত ইকো বল মাসিল ইনদা আছনি কইলা হাজারিকা জবাব এসে জবাব হে যদি ব্যবস্থা থাকে প্রতি ইচ্ছাতে ব্যবস্থা নিব আর ব্যবস্থা যদি সম্ভব না হয় কি হবে কিসমত ভক্ত হয়ে যাবে নতুন সত্যবার বাটোয়ার করবে জানাল মানে কিসমত কেন কিসমত কাম মফুম চাহে এফরাদ করি কিসমত উদ্দেশ্য কি তাম তালিকা আর এফরাদ তুমি তাম উস্কা যে আল্লাহ যাব কালি কুল্লে ওয়াইল তাল তুমি আখ এফরাদ তুমি যা পরিপূর্ণভাবে বাস্তবায় হবে একজনের হিসা দিয়া অপরের কোনো সম্পর্ক না থাকে যে নিয়ে বাকি আর নিতুল্য বাজে হারিয়ে কেলিয়ে সম্পর্ক তার লোক নথি আকাশকে সাথ বুঝিনি তার আনকানা তাহাকে কু হোক ব্যাসক মুমকি হ্যাঁ উসকো সাবেত করনা গুন্না যে তার লোকটা না থাকা যা বাস্তবায়ন করা সম্ভব কেমনে নিশ্চয় বৈতরিক ফেরা লেনে রাস্তা মাসির কোন ইলা গাইবিহি গাইবে তো মিন গাইবে তো বুঝিনি যে গাইবার তুমি তার হিসাব দিকে ফিরে নিব অপরের ক্ষতি করা বুঝেছে ফাইসার ইলাইহি তার রুজু কিয়া যায় গায় কি তরফ ফাইসার ইলাইহি পাস রুজু কিয়া যায় ইলাই ইলাল গায় বখরাবিল ভাই ওই যে ভাই ইদার তুকিরা বিহি হুকুক বেসার মেয়েটিকে হুকুকের কথা উল্লেখ করছে ঝাগড়া রাখলাম কিন্তু তার হুকুক সহ অর্থ রাস্তাঘাট সহ হুকুকের কথা উল্লেখ করছে কি রে ভাই হাই সৈয়দপুর বিহি দাখিল হয়ে যায়গা উস ভাই কান মা কান লোকনা তৈরি কর্মসিল যে উসকে লিয়ে তৈরি কর্মসিল হোক অতামত অবস্থায় রাস্তা থাকতে হবে আবার কি বল বর্ণালো থাকতে হবে যেন আমরা তাকে সুমানন ভাই কত মুমকিনে সাবেত কানা মানে ভাই কো মানে ভাই কি ও তল্লি জানি মা বকে হাজ তালুক বহুত বাকি রহনে তালুক ইমেল কে গাই গাই কে মিলতে স্যার ওকে ফির ওয়াজে সানি আর ওয়াজে সানি হল তুকে ভাই হুকুকের কোনো উল্লেখ করছে কিন্তু রাস্তা ফেরানোর ব্যবস্থা নাই অর্থাৎ রাস্তার কোনো ব্যবস্থা নাই ইয়াদগুলো বিহা আর এই কিন্তু ফিরানো সম্ভব না প্রত্যেকের হিসা দিয়ে ফিরানো সম্ভব না অর্থ যে হুকুকরা তো উল্লেখ করছে বাটার কথা হুকুরের কথা উল্লেখ করছে কিন্তু পত্রিকার হিসা দিয়া সম্ভব না তবে পূর্বের রাস্তা পূর্বের প্রণালার যে পানি শক্ত এইভাবে চলবে তার কাছে আর হুকুক তসমিন এমন বাদ ইয়ে রাস্তা ওর মসুককে সাথ হোক তিনি বাইয়ার খুলো ইন্দ্রতন্ত্রিস কিন্তু হুকুকের কথা উল্লেখ করে তাহলে মতো ইন্দ্রতন্ত্রিস দিকেই উপকূল কথা যদি উল্লেখ করে আগর সনাতন উপকূল জিকির করে তো মসিব আর তরিক দাখিল হয়ে যায় দাখিল হল কি ওই রাস্তা দেশে চলতে পারবে আগে পূর্ণ রাস্তা বি এতবারই হচ্ছে কি এতবার কেন তন্ত্রিস কাজ হিন্দু তন্ত্রিস না ওয়াফিয়া মানের ফ্রাস اور اس کے اندر افراز کا معنی ہے اوئی اے بنٹر میں افراز کے حقوق شو کو من کر سے تاں دی کی معنی اثر بھائی افراز سارے بین کا تائے تعلق ہلا ما کرنا ہر یہ تبال ہی ہاں کی معنی افراز داری کیا ہر افراز مرا کون سو ملو ان کا تاں نہ تعلق کا ہلا ما کرنا میں نہ وہ لوگ کہ ہم نے ذکر کیا ہے যেন যদি ফিরানো সম্ভব থাকে তাহলে ফিরে নিবে বুঝছেন مالی اعتباری بس اس اعتبار لا يدخل من غير تنصيص এর যে উল্লেখ না করে তাহলে কি তো না বাকি হবে না বখালোর ইজারা এটা যদি ক্রম করে ভাই এক দুটো ইজারা নেই ইজারা অর্থ গেলে বাংলা কারা ধারণ হাইতো ইয়াদুল বিয়া জিকি দাখিল হয়ে যায়গা উচ্চ ইজারা কান্দ উপ বলি আর মসজিদ এখানে বেজুর নেতন্ত্রে বেগায় বিচার করনে কে পানি داخل ہو جائے گا شیب اور استاد بغیر الیک کرنے کے ہاں جی والا اختلاف فی رفع الطریق بینہم فی القسمۃ ان کان یستقیم لکل واحد طریق یفتحه فی نصیبہ قسم الحاکم من غیر طریق یرفع لجماعتہم لتحقق الافراز بالکلیہ এক আহম রাস্তা থাকবে কি না পূর্বের রাস্তা একদল ইচ্ছে পূর্বের রাস্তা থাকবে আর একদল ইচ্ছে পূর্বের রাস্তা থাকবে না রাস্তা আগর একতলাভ হবে ছোলাকে দরমিয়ান রফের তরিক কে আন্দর রাস্তা কো ছোড়নে একদল বলছে রাস্তা থাকবে একদল বলতেছে রাস্তা থাকবে না ছোলাকে আমি দেখিনি پٹھورا کے اندر ان کا نہ یہ سر کیوں اگر بغیر راستہ چھوڑنے کے جنہیں ان کا نہیں اگر مستقیم ہو ٹھیک ہو جائے ہر ایک کے طریق ہوتا راستہ آخر بھی تو بچے راستے حصہ دے جو راستہ کرتے مانے راستہ ٹھہران میں تو کہ راستہ کے بعد نہ دیا راستہ کے بعد دیا যে পত্রিকের রাস্তা দিয়ে পত্রিকার জন্য কি করছে বলো ভাই হিসাব রাস্তা করতে পারে ইয়াপটা হু কি নসি পত্রিকে তাজা হিসাবের দিকে বলো রাস্তা বলবো আর পাঠোয়া করে হাকিম নেই বেগার তুমি দিনে ইয়ার হল জমাতে জমাতে অর্থ যে সম্মিলিত রাস্তা সারা বুঝিনি সম্মিলিত রাস্তা দিয়ে দিত প্রত্যেকে হিসাব দিয়ে যদি রাস্তা করা সম্ভব কাজী এভাবে কি তকসিম করে বুঝেছেন সম্মিলিত রাস্তা ব্যতীত সম্মিলিত রাস্তা দরকার নাই প্রত্যেকে হিসাব দেওয়া যদি রাস্তা করা সম্ভব হয় তাহলে কাজী এভাবে কি করবে তাহলে সম্মিলিত রাস্তা থাকবে না আরে আগে দূরস্থ হয়ে যায় প্রত্যেকের হিসাব মধ্যে রাস্তা করা যদি কি হয় সম্ভব হয় যে তার কুকলে মহাজের সাহেব ধরনের এফরাজ কুলিয়া তান এখন পরিপূর্ণ হবে কি হবে ভাই এফরাজ কি হবে সাহেব তুলে দু না সবাই অতিকে রাস্তা সারা বিদিত এফরাজ করতে পরিপূর্ণ হবে কি হাসিল কানালা ইস্তা কি মু প্রত্যেকে হিসেবে যে রাস্তা করা সম্ভব না কামের মনফাত সবাই রাস্তা কি রাস্তাটা সবের সমান সবাই এই রাস্তা চলতে পারবে এই রাস্তা ভিতরে বাকি যার মধ্যে তো পরিপূর্ণভাবে কি হয়ে যায় পরিপূর্ণভাবে কি ভাই তৎপর এমন ভাত হয় দেখি প্রত্যেকের হিসাব দিয়ে সে পরিপূর্ণভাবে এমন ভাত হতে পারবে রাস্তা ছাড়া অনেক তলা বসে রাস্তা কতরূপ করবে রাস্তা মিলে এক তলা কইছে কি দেখি তিন হাত কই গেছে চার হাত রাস্তা তো রাখবে সম্মিলিতভাবে কেউ বলছে কি রে ভাই তিন হাত আমাদের গ্রামের এলাকার মধ্যে রাস্তা রাখলে কত লাগে বাইরে থেকে তুলুন, গরু বাস নিয়ে সেরা হাল কোদাল নিয়ে সেরে যাইতে পারে, ঠিক না? আমার বর্তমানে কি ভাই বড় লোকের ছেলের আমার গাড়ি জন দিতে পারে, আমাদের বহিনীর কথা কি করলে কোনো মতনই গরু দিতে পারে, আর বড় বড় লোকের ছেলেগুলো আমার বাপের গাড়ি নিয়ে দিতে পারে, বেশ সময় তো না আর কত দুস্থ আমাদের দেশে না ওই এলাকার মধ্যে সাই গেজ আছে, সাই গেজ প্রশস্ত উঁচা, সাই গেজ পরিমাণ উঁচা রাখতে হবে, সাই গেজ পরিমাণ প্রশস্ত হবে, উঁচা কেমন রাখতে হবে, তোমার হিসের মধ্যে ঘটছে আর তুমি কি করবে, কাহিনি বাড়াই দিবা, দুতলা করছো সাইডটা বাড়াই দিলে মনে করে না, এখন এই রাস্তার তোর যতটুকু আছে এর উপর ব্যয় করতে হবে, রাস্তার নিচে রাস্তার সমান তুমি কাহিনি বাড়াইতে পারো, দুতলা করছো ভাই, তাহলে রাস্তার সাইডটা আছে 11 হাত, দুতলা করছো তুমি কি 9 হাত তুমি কাহিনি বাড়াবে না, সাইডটা বাড়াবে নি, বাড়াইলে রাস্তার মধ্যে পড়ছো না, তাহলে 11 হাত উপরের দিক দিয়ে তুমি কারেন্ট বাড়াইতে পারবা, 11 হাতের মধ্যে তুমি কারেন্ট বাড়াইতে পারো না, এই জন্যে সাই গেলে যত প্রশস্ত যত উঁচা এত ব্যক্ত হবে, যত লম্বা আছে যত প্রশস্ত আছে এত কেন প্রয়োজন এতদারে মিঠে গেল। আচ্ছা অতিকালা সাহামি কামা কানা কাবর, এখন দেখো এখন রাস্তা দিতে জায়গা দাও লাগুন, রাস্তা করতে জায়গা দাও লাগুন, তার তার হিসার কেমন যদি সুরুষের মালিক রাস্তা নিয়ে তার অংশ সুরুষ দেবে, কেমন নিশ্চয়ের মালিক সে নিশ্চয় দিবে, কেমন সুদুষের মালিক সুরুষ বুঝলি নিয়ম, এই রাস্তাটা তো রাখতে হবে, রাস্তাটা করতে যে বেরোবে মূল বাড়ির থেকে না, মূল হিসা থেকে মূল অংশ বাড়ির থেকে যাবে না, তার থেকে অহন দাদার হিসা অনুযায়ী দিবে, কেউ তো সুদুষ মালিক সে সুদুষ দিবে, কেউ নিশ্চুর মালিক রাস্তার মধ্যে নিশ্চয় দিবে, সে সুলুষুর মালিক সে সুলুষ, অতই কাল আছে আমি তৈ কাউকে হিসা অপেক্ষক আসিনি, কামা কানা কাপড় কিছু যেরকম কিসমতের পূর্বে তাদের হিসা যেরকম ছিল এই অনুযায়ী দিবে, সে কেন জানাল কিসমত বিমা বলা তো এই বাঁকড়া হবে রাস্তা বাদ না, কেউ কেউ বাঁকড়া হোক সবাই রাস্তা আছে সবাই, হ্যাঁ কাবলা কিসমত প্রতিকে হিসা কত রূপ ছিল, হ্যাঁ বলছিল হিসা একটা বার মধ্যে তার মিনসলসের বন্ডের মধ্যে নিশ্চিত দিতে হবে না, পূর্বে এই বাইরের মধ্যে তার অংশগুলো অর্ধেক তার অর্ধেক দিতে হবে না, রাস্তা দিত রাস্তার মধ্যে কোনো বাটোলা নাই, এসে তিনজনে মালিক একজন মিস একজনের সুরুষ একজনের সুরুষ, একজনের মালিক কত মিস একজনের কত রূপ একজনের কত সুরুষ, সুরুষ আর সুরুষ আর তোর এরকম দূর তাহলে অঙ্কিত না রাস্তা রাখুন কিন্তু আমাদের হিসা যে অংশ হিসাবে না প্রত্যেকে এক তৃতীয়াংশ দিতে হবে, সদস্য হলো এক তৃতীয়াংশ দিতে হবে, ষোলো ষোলো এক তৃতীয়াংশ দিতে হবে, মিস ষোলোকে এক তৃতীয়াংশ। দুইজনে উপরে তলার মালিক, আরেকটা বিল্ডিং এর দুইজনে নিচের তলার মালিক। তাহলে উলুব্বে মর্যাদা, শিল্পের মর্যাদা পাইতে কার? বিল্ডিং করা উপরা দুতলা করে মাসাল তো মাসাল, কিন্তু তিন তলা ছয় তলা থাকতে পারে। কারণ এই বাইতুল কামিলের তো উভয় নিচের তলা উপর তলা দুইজনে মালিক। আর যে দুইটা দোতলা রয়ে গেছে না, দুইজনে মিললে সেটা উপর তলার মালি। আর একটা বিল্ডিং রয়েছে না, দুইজনে মিললে নিচের তলার মালি। অনেকে কীভাবে বলতো বলছে কি করছে? বিল্ডিং কথা একটা হচ্ছে উলুব্বে মর্যাদা, একটা শিল্পে মর্যাদা, আর উলুব্বে বাইকে কাছে শিল্পের মর্যাদা হচ্ছে কি? নিচ তলা দুইজনে মালি, উপর তলার মালিক অন্য জনে আছে নি। অথবা আরেকটা বিল্ডিং এর দুইজনে উপর তলার মালিক, নিজের তলার মালিক হচ্ছে অন্য জন, আর পুরনো কর্তার বাইতের মালিক দুইজন। বাইতে কায়েমের শিল্পের মর্যাদা উলুব্বে মর্যাদা, বাইতে কায়েমের শিল্পের মর্যাদা উলুব্বে মর্যাদা। আহা, এরপর ইয়াদ না থাকতে হবে এদিকে, আগে খুঁটিটা দিয়ে কানা শিল্প খুব বিমাবার কল্পনা করলো ওয়াদিন আল্লাহ ইবাদিন, প্রত্যেকটার মূল্য আলাদা বেশি করতে হবে। কাজিনে টাইম করে হারিয়ে কি যে বিমান কো আল্লাহ ইদিন তৈরি কর, প্রত্যেকের মূল্য কি দিতে হবে? ও কাসমা বিল কিমা বলে কাব্বামা কাসম উসিমা জিনি উসিমা উদ্বিমা বেদাবলে মজুর বলে মজুর, আর মাল বলে মাল তফসিল করে কাটছে লাম কবর গিয়ে তুই এত বানিয়ে উসকে সব। এটার এভাবে আর কোনো ব্যবস্থা নেই, অর্থ যে না লাম কবর তুই এত বানিয়ে খাওয়াই উসকে রিস্কে খাবার, তুই চারা নিয়ে রাস্তা নিয়ে ইহা বলি তো অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো দিক নাই। কালা রাজ্যের লোক তালানো মুসলিম বলতেছে হাজা ইনদাদু এটা কার মস্তক تقسیم کیا جائے گا بھائی نانا کے ذریعہ اور تو دے دیا ہے بھائی نو دیا پنڈن کرنا تو نہیں پیا محمد خیر صلاحیت رکھتا ہے وہ چیز کا جو صلاحیت نہیں رکھتا روح اندر نیچے تو نا وہ سردار ممکن ہے برابری کرنا قیمت قیمت তাহলে হাজার বরাবরই করা সম্ভব না একমাত্র কি সম্ভব তাহলে বলা হয়েছে খুব বিমা কাব্যমা খুব বিমা লাই উত্তর কাই বুঝছি না যে কার দলিল দিল তুষার খানকা দলিল ও মাজা কোলা নে ও এজন কায়দে জান্না আন্নাল কিসমাতা ইয়া কোলা নে আন্নাল কিসমাতা বিজারাই কাউকে বকরাও কে জারাই কে দরিয়া জ্ঞান আসলো কেন যেগুলি মাপনের জিনিস যে ম্যাট্রি হবে এটাই যে তার মূলনীতি আসলের দিকে মূলনীতি লিয়ানা শিক্ষা তার বিল মজুর কাউকে শিক্ষক মজুর কান ধরেন জিসকো স্যার আপ কিয়া যাতা জিসকো না পা যাতা হ্যায় না শিক্ষক কি কিমতের ভাই কিমতের মধ্যে না তার মজুর মধ্যে লাগি কিমত না যে কিমত কে যাতা ممکن যেটা মজরু এটা জানাজ দিয়ে করা হবে আদিনি যেন এখন উপরতলা নিচতলা মধ্যে ফায়দা বিশ্ববিদ্যালয় হবে না আদিনি আসলে এত বার করবে সুপ্না সুপ্না এত বার দুজন দুজনে যে উপরতলা নিচতলা করবে ফের দেখাইন কে দিন মেন মতন কি হওয়া একতলা হওয়া কি না বাইন কি কাইবে তো কিছু কাইবে কিভাবে বাটরা হবে বুঝলেন কিভাবে বাটরা হবে যা কাইবে কি সব দ্বারা দ্বারা কে জরিয়া তাকালা বনে জরাও মিন সিদ্দিন বি জরাইন মিন রুবে নিচে তলা এক হাত উপর তলা দুই হাত নিচে কই হাত আবার তাদের একতলা হয়েছে যে উপরতলা নিচতলা সমান সমান না বেশ সমান হলে নিচের তলা দুই হাত এক কাজ উপরতলা দুই হাত আর আবিসন নিচে এক কাজ সমান সমান এই যে তাদের মধ্যে যে একতলা হয়েছে একতলার মাংসা নাকি ফিকে যদি একতলা না জমানা হয়েছে একতলা দেখো জবাব দিয়া আলা আদত আহল আসলি এই জমানাকে বাসিন্দাকে আদত কর প্রত্যেকের দাদা অর্থ যে মামুদুর মধ্যে জমার মধ্যে মানুষের প্রচলন ছিল এইভাবে তকসিম কর আদিসুর মধ্যে জমার মধ্যে এইভাবে প্রচলন ছিল ইমাম আবু হানিফার মধ্যে জমার মধ্যে এইভাবে প্রচলন ছিল সামাজিকভাবে মামুদুর মধ্যে কি মত আদিসুর মধ্যে বরাবর ইমাম আবু হানিফার মধ্যে ভিতরে এক হাত দুই হাত বরাবর করছে কাউকে এবার বাকি রাখতে হয় বাধা পৌঁছে নেবে কোনো বড় পৌঁছে পৌঁছে তো ভাঙে হয়ে গেছে না নিস্তালা ঠিক তাই না অমুন ভাত রু আর রুবুকা মুন ভাত বা জবকা বাধা ফানা আইছে মুন ভাত রুবুকা নেই বাকি রাখতে বাদ ফানা হয়ে যাবে সুখেটা নিজ তলা ভেঙে বেরিয়েছে দুই তলায় থাকবো, আকাশ উঠবে না হাত প্রবল সে উড়ে নিতে থাকবো। অনুমোদন থাকতে হবে, নিজ তালা মালিকের অনুমোদন থাকলে উপর তালাওয়ালা কি করবে কি করতে পারবো আরেক তলা বাড়াইতে পারবো না পারবো। এখন এতবার কে জায়গা দু রাখো নিচ্ছে মিনহু এক উর্বশে মিনহু উর্বশে এক যারা শিবলিঙ্গে আমি আন্নাল মুকসুদ আত্মসিনা তলক নিজ তলক উদ্দেশ্য কি ভাই আরে বসবাস করা ও মা যে তসাবিয়ানে ফি আর ইয়ে দুনো বরাবর হে কি উলবর সিদ্ধ জানতা জানি অল মুনফাতানে মুতামাসালাতানে অল মুনফাত উলবর সিদ্ধ কা বরাবর কেন লিআন্না লি কুল্লি ওয়াহিদিন মিনহুমা যেন ওপর তলা নিচে তলা হারিয়ে কে লিয়ে অধিকার হে আইয়া ফালা ऐसा काम करना मालाई अजूर भी आखर जल नहीं होगा दूसरे के साथ बच्चे के वो तलो का सोचते बोलो यार के नीचे तलो जो दिखे हैं जब कुछ यार नीचे तलो का सोचते बोले वो तलो जो दिखे हैं अल्लाह असली या अब ये सुरु मंत्र के उसूल या कारण सुरु रहे वाह मोहम्मद अन्ना मुनफात का तरीबो ब्याह तलाक बोल रहा आज अनुष्म दो तलाक थकते बालू ना उसमें बीचो करें হ্যাঁ আর অনেক নিচের তলা শীত বেশি আগে নিচের তলা রাখতে পারবো তাহলে বোঝা যাচ্ছে কি যে কেমনে গেল যে কোন সময় উপর তলা মিলে বেশি কোন সময় নিচের তলা কি কেরানি মামার তাকে মন বাদ এক তলা হতে এক তলা হুর আমার বাদ গরমি আমার সব দিকে বিল হারুর আমার বাদ দেখছে বিল এদাবত ইলাই না নিঃস্রোত কাটে উলবর সে বৃত্ত ফলাই কোনো তাহাদিল ممكن نہیں ہے برابری کرنا مگر قیمت کے لیے الفتوى اليوم على قول محمد فی الحال فتوى کس قول کے محمد رضی قول کو وقول لا يقتل الى تفصیل لہذا محمد رضی قول میں دیکھنا آت تفصیل بیکر پر جن نہیں بیسٹیشن پر جن نہیں وتفصیل قول ابھی نہیں بتا فی مسئلہ کی کتاب در ایک تکا گز گل ہمارے گز ایک کلم گل اگر گز ایلی گز با দুতলা কিন্তু সুলপে মজা এই বিল্ডিং দুতলা কিন্তু যা উরুপে মজা দেবে প্রত্যেক বিল্ডিং দেখো ৩৩ আয় কত বাতা নষ্ট দিলে দেখো এইখানে ৩৬ দিলাম একজন বাইতুল কামিলের ৩৬ দিলাম আর উলুবের কত রইল আরেকজনের কি ওইখান থেকে কি লবে ভাই এমন তো অবস্থা কত দেখো এই যে উলুবের মুজাহিদ আছে যে কত গজ ১০০ গজ উলুবের মুজাহিদের কত নিল ১০০ গজ হয়েছে না আর সিলবের মুজাহিদেরও ১০০ গজ হয়েছে না এখন আস এই যে কেন রয়েছে কত হয়েছে না এই সিলটি এক হাতের বিনিময় কত রূপ ২ হাত আর শনিবার তোর বাবা আমি তোমার যে পারতাম না আছে না দেখা একটা আমি অঙ্ক করে করছি যে করছি থাকবো এই দেখ ৩৬ হাজিরা